কারনো বীরা উজা ওই যে সোনার মদিনা মন যে মোর সাহেনা দয়ার নবীরা উজা ওই যে সোনার মদিনা মন যে মোর দিওয়ানা মন যে মোর দিওয়ানা ধন্য হলো মক্কা নগর ধন্য মদিনা পেয়ে নবীর কদম ধুলি সোনার মদিনা ও গো সোনার মদিনা ধন্য হলো মক্কা নগর ধন্য মদিনা পেয়ে নবীর কদম ধুলি সোনার মদিনা ও গো সোনার মদিনা তোমারই আগমনে পুষ্প জাগে খুশিতে তোমারই আগমনে পুষ্প জাগে খুশিতে ফুটে ওঠে বাগিচা গো মন যে মোর দিওয়ানা দয়ার নবীরা যা ওই যে সোনার মদিনা মন যে মোর দিওয়ানা গো মন যে মোর দিওয়ানা চাঁদের মতো তোমার মাটি পেয়ে নবীর ছোঁয়া তোমার বুকে খোরমা খেজুর মধুতে ভমরা গো মধুতে ভমরা চাঁদের মতো তোমার মাটি পেয়ে নবীর ছোঁয়া তোমার বুকে খোরমা খেজুর মধুতে ভরা গো মধুতে ভরা বিশ্বনবীর খনি ভরে ওঠে প্রাণী বিশ্বনবীর খনি ভরে ওঠে প্রাণী মন যে আর সহেনা গো মন যে মোর দিওয়ানা দয়ার নবীরা যা ওই যে সোনার মদিনা মন যে মোর দিওয়ানা গো মন যে মোর দিওয়ানা অন্ধকারে বাধ্য হয়েছিলে যখন তুমি তোমার বুকে প্রদীপ লয়ে এলো বিশ্বনবী গো এলো বিশ্বনবী অন্ধকারে বাধ্য হয়ে ছিলে যখন তুমি তোমার বুকে প্রদীপ লয়ে এলো বিশ্বনবী গো এলো বিশ্বনবী সেই আলো রাশনি ভুবন করে ঝিলিমিলি সেই আলো রাশনি ভুবন করে ঝিলিমিলি ওগে মমিন দেখো না গো মন যে মোর দিওয়ানা খোদার হাবিবে আছে শুয়ে তোমার মাঝরে তাই তো তোমার মাঝে রহমত সদা ঝরে যে পাগড়ে গো রহমত ঝরে যে পাগড়ে খোদার হাবিবে আছে শুয়ে তোমার মাঝরে তাই তো তোমার মাজার সদা রহমত ঝরে পড়ে গো রহমত ঝরে পড়ে ইন্ডিয়ানুর কলমে জানাই তোমায় তুলনা ইন্ডিয়ানুর কলমে জানাই তোমার তুলনা নিয়ে চলো সোনার মদিনা গো মন যে মোর দিওয়ানা দয়ার নবীরা যা ওই যে সোনার মদিনা মন যে মোর দিওয়ানা গো